আমাদের শিরিক। কারণ অন্ধকার চিনতে হলে আলোকে জানতে হবে, আর আলোকে চিনতে হলে অন্ধকার চিনতে হবে, তাছাড়া এক অপরের মান আপনি বুঝতে পারবেন না। এবার তৌহিদের অপরাজিত কি সেটা জানলে পরে আপনার কাছে পরিস্ফুটিত হবে যে হ্যাঁ তৌহিদের গুরুত্ব কতটুকু এবং তার বিপরীত জিনিসের গুরুত্ব বা খারাপি কতটুকু। শিরিক জেনে রাখবেন সে হলো সব থেকে বড় জুলুম। এ কথা আমি বলিনি, এ কথা বলেছে আল্লাহ কোরআন। আল্লাহ লোকমান হাকিমের কথা নকল করে আল্লাহ তাআলা বলছেন ওয়াইকা লোকমানুল ইবনিহি ইবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা যুলুমুন আযীম। হে আমার স্পষ্ট আল্লাহ শিরিক করো না, কারণ শিরিক হলো সব থেকে বড় গুনাহ, শিরিক হলো সব থেকে বড় জুলুম, সব থেকে বড় গুনাহ। আল্লাহ তাআলা তুমি আল্লাহর সামনে শরীক করবে, আল্লাহর সামনে শরীক করবে অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করবে, সব থেকে বড় গুণা কি হলো তাহলে? তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ রব্বি হুকুম বিল কাবায়ের, সব থেকে বড় গুনাহ বা গুনাহ হচ্ছে তিন প্রকার। এক হলো আকবারুল কাবায়ের, কাবায়ের বা কাবিরা আর সাগিরা, অতি মহাপাপ, মহাপাপ আর লঘু পাপ বা উপপাপ। এই তিন প্রকার পাপ আমাদের জীবনে হয়ে থাকে। তিন প্রকার পাপের মধ্যে সব থেকে বড় পাপ যেটা সেটা কি? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমাদের কি সব থেকে বড় পাপের কথা বলে দেবো না? সাহাবাগণ যা কবিরা, আল্লাহর সঙ্গে শরীক করা, আর বাবাকে নাফরমানি করা, আর মিথ্যা সাক্ষি দেওয়া, মিথ্যা কথা বলা, ইত্যাদি ইত্যাদি। সব থেকে প্রথম যে গুণাটাকে উল্লেখ করলেন সেটা কি? শিরক। বুঝা গেল সব থেকে বড় গুণা হলো শিরক। জেনে রাখবেন সমস্ত গুণাকে মাফ করা হবে কিন্তু শিরকের গুণাকে মাফ করা হবে না। শুধু তো বললে যে ব্যক্তি আল্লাহ তাআলা নিশ্চয়ই গুনাহ মাফ করেন না, যে ব্যক্তি তার সঙ্গে শিরিক করবে না, শিরকের গুনাহ মাফ করেন না, আর এছাড়া আল্লাহ তাআলা তার জন্য অন্যান্য গুনাহকে মাফ করে দেবেন। অন্যান্য গুনাহকে আল্লাহ মাফ করতে পারবেন, শিরকের গুনাহ মাফ করবেন না, এটা আল্লাহর কথা, আপনার কথা জানেন না। রহিমার মা বিদেশে থাকে, রহিমার মা ঘরে একা থাকে, বিদেশ থেকে যাওয়ার দেখে তার বাড়িতে এই কাঁচের গ্লাস গুলো ভেঙে ফেলেছে। মা মুশকিল, স্ত্রী কি আর বলবো, দেখো সে সাদা খাসিটা কোথায়? ও সাদা খাসিটা মারা গেছে, অথচ মারা যায়নি, সে বিক্রি করে অলঙ্কার কিনেছে, রামায় নাম নাই না। এরকম করে স্বামীকে মিথ্যা বলবে। একদিন স্বামী কথায় কথায় চায়ের দোকানে বসে চা খাচ্ছে, তখন হঠাৎ করে একটা বলবো তোমার সে সাদা খাসিটা আমরা কিনেছিলাম বাবু, তো সে চাল খেয়ে মারা গেছে। স্ত্রী কি আসবো, রহিমার মা এবারে বিদেশে আসে, বিদেশে এসে ঘর থেকে বেরিয়ে বিদায় নিয়ে ঢাকায় এলো, ঢাকায় এসে দেখলো ঘর হরতাল, অমুক পাখি হরতাল লেগেছে, আজকে ট্রেন ট্রেন কিছুই চলবে না। রহিমার বাপ ঘর খেতে বাধ্য, ঘর গেল গভীর রাতে, ঘর পৌঁছাচ্ছে, দেখে ঘর ভেতরে আলো জ্বলছে, কোন পুরুষ যেন রহিমার মায়ের সঙ্গে কথা বলছে, খুব মজার কথা বলছে। রহিমার বাপ দরজার বাইরে থেকে দেখল রহিমার মা কোন পুরুষের সঙ্গে বিছানাতে, তার বিছানাতে তার উপরে শুয়ে আমাকে প্রেমা করছে। এভাবে রহিমার মা দরজা খুলে রহিমার মাকে বললো রহিমার মা তুমি এই লোকটার সঙ্গে কি করছিলে? ওটা আমার বন্ধু বান্ধবের সঙ্গে করছিলাম আর কি। রহিমার বাপি বলে আচ্ছা আচ্ছা মানে ছিলাম না ঠিক আছে ঠিক আছে কি এরকম হবে নাকি যদি ভেড়া হয় মেয়া হয় বেকুফ কিন্তু সুরজি সম্পূর্ণ সম্পূর্ণ একটা পুরুষ হয় যার ভিতরে পৌরুষ আছে যার ভিতরে ঈর্ষা আছে যার ভিতরে সম্পূর্ণ ঈর্ষা আছে এমন পুরুষ যদি হয় তাহলে সেই মহিলাকে কি করতে পারা দিল তারা দেবে না দেবে না পুরুষের সঙ্গে এরকম করতে দেখি আমি কি করবো তো আল্লাহ বলে সাক্ষী আছে একটা সাক্ষী ছাড়া দেওয়া যাবে না আল্লাহ রসুল আমার স্ত্রীর সঙ্গে এরকম করতে দেখি আমি চারটা সাক্ষী আনতে দেবো আমি আমার পছন্দ করি স্ত্রীর সঙ্গে তার মেয়ের সঙ্গে তার বোনের সঙ্গে ক পুরুষে এসে ইচ্ছা মতো কথা বলে যাচ্ছে নৌরণী বলে যাচ্ছে চুপচাপ করে বসে ঘেরা তাই আপনি যদি এরকম আপনি শোনান আপনি দেখে বলেন না মাতৃদা খারাপ মাতৃ উষ্কে তাহলে আপনি কাপুরুষ ফেরা কিন্তু সুপুরুষ যদি হন তাহলে নিশ্চয়ই আপনি সেই স্ত্রীকে মাতৃত্বের শেষ করে আপনি তারা দিয়ে সাতুষ দিকে তারা দিকে ঘরে পৌঁছে দেবেন কেন খাসি বিক্রি করা সহ্য করলো হামাবাতি ভাঙা সহ্য করলো ঘরের আরো অনেক কিছু সহ্য করলো চাল কিনুকে মায়ের বাড়ি পাওয়াটা সহ্য করলো নিজের শাড়িটা সঠিকে দেয় তার বউকে দিয়ে দেয় সুসহ্য করলো কিন্তু তার পাশে এসে পুরুষ তার সঙ্গে খবরের জন্য কিছু করেছে এটা কেন রহিমার বাপ সহ্য করতে পারল না কেন না তার জীবনে তার যৌবনে তার স্ত্রী আর একজন পুরুষকে শহীদ করেছে শীত করেছে তাই সহ্য করে না আল্লাহ তারা সমস্ত গুণাকে সহ্য করে নেবেন কিন্তু তার ইবাদতে তার শরীর কর গুণাকে ক্ষমা করবেন না মানুষের যদি আমরা না পাই তো স্বাভাবিক আল্লাহ তারা এই শরীর কর গুণাকে মাফ করবেন না তিনি রাখবেন শিখবেন যে এই লোকটা যে শিখ আল্লাহ তারা মাফ করবেন না অন্য অন্য কায়দা আল্লাহ বলছেন আপনি স্বপ্নে যদি দেখেন আকাশ থেকে পড়ছেন ছাদ থেকে পড়ছেন আপনার মনটা কেমন হয় এই রকম অবস্থা মুশরিকে যেন হাওয়া তাকে দূরে নিয়ে গিয়ে দূরে ফেলে দেয় মুশরিকের অবস্থা তাদের হৃদয়ের কোন স্থিরতা নেই সবসময় ভয় থাকে সবসময় আতঙ্ক থাকে আল্লাহ তাআলা বলেন সমস্ত গুণা খণ্ড হয়ে যায় এই জন্যই বলছিলাম যে সমস্ত আপনার হওয়ার মূল নীতি কি তখন আর শিরিক করলে আপনি যত রকমের ভালো কাজ করেন সমস্ত আমল কোন আমল কাজে দেন না লক্ষ কোটি টাকা দিয়ে আল্লাহ রাস্তায় দান করেন আর যদি আপনি শিরিক করেন মাদারে যান তাহলে বলে ওই দান করার কোন থাকবে না যেহেতু আপনি শিরিক করেছেন যদি শিরিক করে তারা নবী নবী হয়ে শিরিক করে তবুও তাদের সমস্ত আমলকে ধ্বংস করে দেওয়া হবে আল্লাহ তাআলা নিজের নবীর জন্য সব থেকে শ্রেষ্ঠ নবীর জন্য বলছেন ওয়া তাকরু হাইয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লা ইয়াশরাকা লা ইয়াফাতানা আমালুক ولا تكون من النبي الخاسرين কে ওকে আমি জানি তুমি শিরিক করবে না আল্লাহ তুমি শিরিক করতে পারবে না আমি জানি তুমি শিরিক করবে না কিন্তু যদি তুমিও শিরিক করো তাহলে জেনে রেখো তোমার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে এবং তুমি হবে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত। আল্লাহ নবী শিরক করবেন না, তবে যদি করে তাহলে আল্লাহ নবীর সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। তারা যে আমল করেছে সে আমল আমল নিয়ে উপস্থিত হবে, কিন্তু আল্লাহ তারা সেখানে এসে ছবি নিয়ে দেবেন, কারণ সব শিল্পে পরিপূর্ণ শিল্প আছে। শিল্প যদি একবার করি তাহলে কি বল, অনেক কাজ করেছেন, অনেক ভালো কাজ করলেন, কিন্তু শেষ করতে একটা শিল্প করেন তো আপনার সমস্ত আমল কাজে জমা দেবে না, যে বাতিল হয়ে যাবে। আপনি উজু করলেন, উজু করার পর মাশাআল্লাহ হাত ধরে মুখ ধরে ঠান্ডা পানি দিয়ে উজু করার পর যে পাটা খেয়েছেন ফুস করে একটু হাওয়া হয়ে গেল, কি আপনার উজু এত কাজটা কি বেকার হয়ে যাবে নাকি থাকবে? বেকার হয়ে যাবে। আপনার 2 লক্ষ রিয়ালের গাড়ি, 2 লক্ষ রিয়ালের গাড়ি, সেই গাড়িতে সবকিছু আছে, গাড়ি খুব ভালো চলবে, কিন্তু মাত্র 5 টাকা দামের একটা ঘন্টিউব নেই, গাড়ি চলবে টাকা হয়ে যাবে, গাড়ি চলবে না, 5 টাকা জিনিসের জন্য গাড়ি যাবে না। আপনি বহু কাজ করেছেন, ভালো ভালো কাজ করেছেন, কিন্তু এক সামান্য শিরিক করেছেন, গায়ুল্লাহর জন্য ইবাদত পেশ করে দিয়েছেন, খালা সমস্ত আমল আপনার কি হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। জেনে রাখবেন, শিরিক যে ব্যক্তি করে তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দেবেন এবং তার ঠিকানা বানিয়ে দেবেন জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন, যে করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন এবং তার ঠিকানা বানিয়ে দেবেন জাহান্নাম, আর জান্নাতের জন্য কোন সাহায্যকারী নেই। মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে এক ব্যক্তি বললে, রাসূলুল্লাহ মান মুজিবাতান ওয়াজিব গাই দুটো জিনিস কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, মান মাতা লা ইউশরিকু বিহি শাইআ দাখাল আল জান্নাহ, যে ব্যক্তি শিরিক না করে মারা যাবে সে ব্যক্তি জান্নাতে যাবে, আর যাদের সে ব্যক্তি জাহান্নামে যাবে। জেনে রাখবেন, একটু আগে বললাম যে শিরকের সঙ্গে ব্যভিচারের একটা সম্পর্ক আছে, যেমন ব্যভিচারিণী স্বামী খায় কিন্তু যৌবন নিবেদন করে কার কাছে? অন্যের কাছে। আর মুসলিম খায় কার, পরে কার? সেকেন্ডে সেকেন্ডে অক্সিজেন নিচ্ছে কার, ঠান্ডা পানি খাচ্ছে কার? খায় আল্লাহ, আর গুনগায় কার? গায়রুল্লাহ। ইবাদত করে কার? সিজদা করে কাকে? সন্তান চায় কার কাছে? ভরসা করে কার উপরে? আশা চাকরি কার কাছে? গায়রুল্লাহর কাছে। এই দুটো, এই দুটো বিশ্বাসঘাতকতা প্রায় একই রকম। ব্যভিচার যে স্ত্রী একজন স্বামীর আন্দাজে থেকে ব্যভিচার করে, আর এই বসে যে আল্লাহ খায় আল্লাহ করে কিন্তু অপরের ঘুম গায়, এই দুটো কিন্তু অপূর্ব মিল আছে। আর এই জন্যই আল্লাহ তাআলা এক আয়াতে বলছেন, ওয়ালা তানকিউল মুশরিকাতি হাত্তা ইউমিন ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতকুম, তোমরা কোন মুশরিক মহিলাকে বিবাহ করো না যতক্ষণ না সে ঈমান এনেছে। মুশরিক মহিলাকে বিবাহ করো না যতক্ষণ না সে ঈমান এনেছে। জেনে দেখো, একজন মুমিনা মেয়ে উত্তম, যদি কোন মুশরিকের মুশরিক মহিলার রূপ সৌন্দর্য তোমাকে মুগ্ধ করে, কাকে গ্রহণ করবে? মুমিন মহিলাকে গ্রহণ করবে। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, আর তোমার মেয়ে বা তোমার বোনের বিবাহ দিও না কোন মুশরিক পুরুষের সাথে যতক্ষণ পর্যন্ত না সে ঈমান এনেছে। জেনে দেখো, একজন মুমিন বান্দা, একজন মুমিন পুরুষ, ওয়ালা আব্দুন মুমিন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আজাবাকুম, মুশরিক শুধু সুন্দর সুন্দর হয়, মুশরিকের সৌন্দর্য